الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষকে এই দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর এই জমিনকে সুন্দরভাবে আবাদ করার জন্য, আর এই আবাদ করার মধ্যেই মানুষের শ্রম নিহিত আছে। মানুষ তার শ্রম দিয়ে আল্লাহ পাকের বিধান মতে এই জমিনে আবাদ করবে, এটাই হলো আল্লাহ পাকের কামনা। আর এর মধ্যে মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে কিভাবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখবেন পরীক্ষা নেবেন তোমাদের মধ্যে কে সর্বাঙ্গ সুন্দর সবচেয়ে ভালো কাজ করে আসে দুনিয়া থেকে, এটা যাচাই করবেন আল্লাহ। অর্থাৎ এই দুনিয়া আবাদ করার জন্য যা যা করণীয় আমরা করব, কিন্তু করার মধ্যে সুন্দরতম আচরণ এবং সুন্দরতম পথ ও পন্থা থাকতে হবে, যে পথ ও পন্থা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তিনি এই জমিন ও আসমানের বান্দার জন্য সবকিছুই সৃষ্টি করেছেন এবং সবকিছু আবাদ করার দায়িত্ব মানুষকে দিয়েছেন। তিনি আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন যে তার ভাষা হবে ওয়াসবাক আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, তোমাদের জন্য তোমাদের উপরে তিনি নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিয়েছেন যা প্রকাশ্য এবং গোপন। মুমিনুন নাস মাই ইউজাদু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া লা হুদান ওয়া লা কিতাবিন মুনীর, কিন্তু মানুষের মধ্যে একদল মানুষ আছে যেগুলো যারা এগুলো নিয়ে ঝগড়া করে অজ্ঞতার কারণে, সুপথ পরিদর্শন না করার কারণে, এবং আলোকময় কিতাব তাদের কাছে না থাকার কারণে। তিনটা বিষয় এসেছে, বেগারে ইলমিন ইলম না থাকার কারণে, ওয়ালা হুদান ইলম থাকলেও সে ইলম তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, ওহির ইলম তাদের কাছে নাই, এটাই হলো হুদা। আল্লাহ প্রেরিত যে ইলম ওটাই হচ্ছে হুদা, সেটা সুপথ দেখায়, আর মানুষের ইলম অনেক সময় বিপথে নিয়ে যায়। ওয়ালা হুদাম ওয়ালা কিতাবি মুনীর, এবং আলোকময় কিতাব তাদের কাছে না থাকার কারণে মানুষ আল্লাহ সম্পর্কে ঝগড়া করে। আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য এই জমির এবং আসমানের নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, কোথায় কি আছে তোমরা জানো না। গতকালকে পত্রিকায় টিকটিকির পায়ের যে বর্ণনা এসেছে, বিজ্ঞানীরা বলছেন হতবাক বিশ্বে আমরা তাকিয়ে দেখছি যে টিকটিকের লেজের মধ্যে এত যে বিজ্ঞান নিহিত আছে আমরা আগে জানতাম না। একটা টিকটিকি দিব্য দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে না। অথচ একটা ছাগল গরু দেয়াল দিয়ে উঠতে পারে না। একটা টিকটিকি উল্টোভাবে কাঁচের ভিতর পিঠে ঘুরে বেড়াচ্ছে, সে থক করে নিচে পড়ে যাচ্ছে না। কেন পড়ে না, কি আছে তার মধ্যে? এই গবেষণা করতে গিয়ে তারা দেখেছে লেজের মধ্যে কোটি কোটি কি একটা পদার্থ নাম বলেছে তাই আছে, যার ফলে ও পড়ে না। এই টিকটিকি লেজ দিয়ে আগামী দিনে আমাদের এমন কিছু বিজ্ঞান আসতেছে যে মানুষকে তখন আর ওই পাঁচতলা বিশতলা ওঠার জন্য আর সিঁড়ি লাগবে না, এমন পলিসি আসছে আগামীতে সামনে। আপনার বিজ্ঞানীরা হতবাক বিস্ময় বলেই ফেলেছেন যে আমরা বিজ্ঞান এখনো কিছুই শিখিনি, এখন কিচ্ছু শিখিনি আমরা, বহু কিছু আমাদের অগোচরে আছে। আল্লাহ বলছেন ওয়াসবাকা আলাইকুম নিআমাহু, তার নিয়ামত সময়কে আমরা পরিপূর্ণ করে দিয়েছি, জাহেরাতান ওয়া বাতিনাতান, যেগুলো প্রকাশ্য বা অপ্রকাশ্য খুঁজে নাও। এই দুনিয়াকে আবাদ করার দায়িত্ব মানুষের, আর এইটা আবাদ করার সময় মানুষ যে যত বেশি শ্রম দেবে সে তত বেশি আল্লাহ পাকের নিকটে প্রিয়। তিনি আল্লাহর ইবাদত করতে বলেছেন, বলার পরে বলেন বেরিয়ে যাও, আমার নিয়ামত অনুসন্ধান করো। প্রথম হুকুম হচ্ছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার দেওয়া রুচিকর পবিত্র খাদ্যসমূহ খাও, নাপাকগুলো খেও না। এই জন্য মিন তাবাইদিয়া শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, হরফ, সব খেও না, বাছাই করে যেগুলো তাইয়্যিবাত সেগুলো খাও। ওয়াশকুরু লিল্লাহে, এবং আল্লাহ শুকরিয়া আদা করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে কেবলমাত্র তাকেই ইবাদত করে থাকো, অর্থাৎ তোমরা তোমাদের দাবিতে যদি সঠিক হয়ে থাকো, তাহলে আমার দেওয়া রুজির মধ্যে পবিত্র এবং রুচিকর খাদ্যগুলি বেছে খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে খাও, দুটো শর্ত মেনে চলে। একটা শর্ত, খাদ্যটা হালাল হতে হবে, দ্বিতীয় শর্ত, ওটা রুচিকর হতে হবে। আপনি সুন্দর সাগর কলা খাচ্ছেন, কিন্তু ওটা চুরি করা কলা, কলাটা তৈয়ব রুচিকর কিন্তু চুরি করার কারণে ওটা হারাম। আপনি নিজের বাড়ির গাছের কলা খাচ্ছেন, কিন্তু কলাটা পচা, কলাটা হালাল কিন্তু তৈয়ব নয় কারণ ওটা পচা। তো সবসময় দুটো শর্ত আপনাকে মেনে চলতে হবে খাওয়ার সময়, এটা হালাল কিনা এবং এটা রুচিকর কিনা। খালেদ ইবনে ওয়ালিদ বিখ্যাত সেনাপতি, গুই সব খেতেন, আল্লাহ রসুলের পাশে বসে খালেদ একদিন ওটা খুব মজা করে খাচ্ছে, আল্লাহ রসুল খাচ্ছেন না, মুসকে মুসকে হাসছেন। খালেদ বলছে, হে রসুল, আপনি তো হালাল জিনিস খাচ্ছেন না কেন, হালাল তো সবই খাবেন। আল্লাহ নবী বলছে, তুমি খাও, আমার রুচিতে কুলাচ্ছে না। কথা বলছেন, হালাল হলেই খেতে হবে, এমন কোন বসে না, তৈয়ব হওয়া লাগবে, রুচিকর হওয়া লাগবে। এই দুটো মৌলিক শর্ত মেনে নিয়ে আপনাকে দুনিয়ার স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, খাও যত পরে খাও, কোনো অসুবিধা নেই। এরপর আল্লাহ বলছেন, ইহুদি নাসারারা রাহবানিয়াত আবিষ্কার করেছিল, যেহেতু দুনিয়ায় বসবাস করতে গেলে মানুষ অন্যায় কাজ বেশি করে, সমাজে বসবাস করলে মানুষ অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়ে, এজন্য তাদের একদল মানুষ আবিষ্কার করলেন এই মর্মে যে তোমরা সমাজের মধ্যে থেকো না, সমাজে থাকলেই খালি মারামারি কাটাকাটি, তার চেয়ে বরং চলো জঙ্গলে যাই, যেখানে মানুষজন নাই, আমরা ভালোভাবে থাকব। এই করে তারা হয়ে গেল জঙ্গলবাসী। এইভাবে তারা প্রথম পৃথিবীতে সন্ন্যাস ব্রত আবিষ্কার করে। আল্লাহাক বলেন, ও রাহবানিয়াতাউহা, এই রাহবানিয়াত, এই দুনিয়া ত্যাগ আবিষ্কার করেছে এই বেদাত, এই নাসারারা, নাসারা পণ্ডিতরা, ওদের দেখা দেখি হিন্দুরা ওখান করে। মুসলমানদের জন্য হুকুম কি? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُرْحَمُونَ. সূরা জুমার মধ্যে 10 নম্বরে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফায়জা কুদিয়াতিস সালাত, যখন তোমরা সালাত শেষ করবে, ফান্তাশারু ফিল আরদে, ছড়িয়ে পড়ো এ পৃথিবীতে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ নিয়ামত সমূহ অনুসন্ধান করো, সংগ্রহ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান, আল্লাহ নিয়ামত পাচ্ছ এজন্য আল্লাহ পাককে স্মরণ করো বেশি বেশি করে, যেন তাকে ভুলে যেও না, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আরো বেশি বেশি অনুগ্রহ প্রাপ্ত হবে. নাসারদের দিন দেখেন, তারা জঙ্গলে যে শান্তি খুঁজছে, দুনিয়া ত্যাগ করে শান্তি খুঁজছে, আর মুসলমানদের বলা হচ্ছে দুনিয়া ত্যাগ করা যাবে না, সালাত আদায় করেছো, জুমা পড়ে বেরিয়ে চলে যাও, চলে যাও বাজারঘাটে, তুমি আল্লাহর অনুগ্রহ তলাশ করো, ব্যবসা বাণিজ্য করো. মুসলমানদের একদল থাকবে যারা সারা পৃথিবী ভ্রমণ করবে এবং আল্লাহর রহমত সমূহ অনুসন্ধান করবে. বিগত দিনে সিন্দাবাদের কাহিনী আপনারা জানেন, মুসলমানরা যে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, মূল কারণ ছিল কিন্তু ব্যবসা. তখন আরবদের সঙ্গে ব্যবসা সারা পৃথিবীতে চলত, এডেন বন্দরে তাদের ব্যবসার মূল কেন্দ্র ছিল, এখান থেকেই চট্টগ্রাম হয়ে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে চীন পর্যন্ত ব্যবসা চলত. আর এই ব্যবসায়িক সফরের কারণেই ইসলাম অত্যন্ত দ্রুত গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে. যদি মুসলমানরা ব্যবসায়ী জাতি না হতো, তাহলে ইসলাম এত দ্রুত বাংলাদেশে আসতো না. মুস্তাদরাকে হাকেম প্রথম খণ্ড 148 পৃষ্ঠায় যে হাদিসটা এসছে, সেখানে আমাদের যাকে আমরা রাহমি রাজা বলা হচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের রাহমি রাজা চট্টগ্রামে আরব বণিকদের কাছে আরব দেশে নবী আগমনের সুসংবাদ শুনে খুশি হয়ে এক কলস আদা পাঠিয়েছিলেন হাদিয়া উপঢৌকন হিসাবে. আল্লাহ রসুল আবু সাইদ খুদরি বলছেন, আল্লাহ রসুল ওই আদাগুলো নিয়ে আমাদের মধ্যে বন্টন করে দিলেন সবাইকে এক টুকরা এক টুকরা করে, আমিও এক টুকরা খেলাম. জঞ্জাবিল যাকে কোরআনে বলা হয়েছে, জঞ্জাবিল মানে আদা, এই আদা তখন আরব দেশে পাওয়া যেত না, অত্যন্ত দামি জিনিস ছিল এটা, সেটা এক কলস পেয়ে আল্লাহ নবী এত খুশি হলেন, সমস্ত সাহাবীদের ডেকে সবাইকে বিতরণ করে দিলেন. এই হাদিসটির ব্যাখ্যা, রাহামি রাজা কে? ভারতরত্ন উপাধিপ্রাপ্ত কাজী আতহার মোবারকপুরি, যিনি হিসাব করেছেন যে উপমহাদেশে মোট কতজন সাহাবি, কতজন তাবি, কতজন তাবে তাবি এসেছিলেন, তার বিখ্যাত গ্রন্থ অনেক বড় মোটা আরবিতে লেখা, 1978 সালে দারুল আনসার মিশর থেকে কায়রো থেকে যেটা বের হয়েছে, লেখক নিজে আমাকে একটা কবি উপঢৌকন দিয়েছিলেন, বলি ওটা আমি পেয়েছি, পেতাম না হয়তোবা. সেখানে তিনি দেখিয়েছেন এই উপমহাদেশে সাহাবি তাবি তাবে তাবি মিলে 245 জন মানুষ এদেশে পা রেখেছেন. সিনান বিন সালাম আল হুজালির মৃত্যু হয়েছে বেলুচিস্তানে, সাহাবির কবরও এই উপমহাদেশে আছে, এবং তাদের মাধ্যমে এদেশে দিন প্রচার লাভ করেছে. আর আমরা দিন রাত শুনি পীর মাশায়েখরা এদেশে দিন নিয়ে আসছে, এই পীর মাশায়েখরা এদেশে নাকি ইসলাম নিয়ে আসছে, এই সমস্ত মূর্খদেরকে কি বলা যেতে পারে? সাহাবির নাম একবার মুক্তি নেয় না. তারা এদেশে এসেছিলেন বণিকের বেশে এবং মহাদ্দিসের বেশে, বণিকরা আসতো, মহাদ্দিস উলামায়ে কিরাম তাদের সঙ্গে আসতেন, হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়ে নেহার মধ্যে বিস্তারিত আলোচনা করে গেছেন. তিনি বলছেন বণিকরা শুধু আসতো না, তাদের সঙ্গে বড় বড় আলেম ওলামা মহাদ্দিস আসতেন এদেশে হাদিসের দাস এবং তাদের তালিম দেওয়ার জন্য. তাদের মাধ্যমে উপমহাদেশে ইসলাম প্রসার লাভ করেছে. মূলত ছিলেন তারা কর্মজীবী, কেউ বসে থাকতেন না, কারণ আল্লাহ নবীর হাদিস. একটু আগে আয়াতটা শুনলেন, সালাত আদায় করেছো, বেরিয়ে পড়ো আমার নিয়ামত অনুসন্ধান করো, বসে থাকার সুযোগ নেই, জঙ্গলে যেয়ে গবেষণা করতে হবে না, কোন জায়গায় বসে বসে তোমাকে খালি এবাদতে বসে থাকা লাগবে না, চিল্লার পর চিল্লা দিয়ে সংসার ধর্ম ত্যাগ করে বসে থাকার সুযোগ তোমার নাই, বেরিয়ে পড়ো, ব্যবসা করো, আমার নিয়ামত অনুসন্ধান করো, পরিষ্কার নির্দেশ সূরা জুমার মধ্যে. মিগদাদ ইবনে মাদি কারেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আকালা আহাদুন খায়রান কাত্তু মিন্না ইয়াকুলা আহাদুন মিন আমালে ইয়াদাইহি, ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুলু কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি রাওয়াহুল বুখারী। মিকদাদ বিন মাদি কারা বিখ্যাত সাহাবি, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মানুষ নিজের হাতের কামাই চাইতে উত্তম খাদ্য কখনোই খেতে পারে না, বসে বসে খালি পরের খাবে এইটা মুসলমানদের স্বভাব নয়। মানুষ সবচেয়ে উত্তম খানা সেটা খায় যেটা সে নিজে আয় করে, নিজে কষ্ট করে রুজি করে। বলেই আল্লাহ রাসূল বলছেন, মনে রেখে দিও, পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ সুলেমানের বাপ দাউদ ছিলেন সবচেয়ে বড় বাদশাহ, তিনি বন্যা দাউদ আলী সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, তিনি খেতেন নিজের কাজ করা পয়সা দিয়ে, নিজের কঠিন শ্রমের বিনিময় যা পেতেন সেইটা দিয়ে তিনি খেতেন। কি করতেন? তিনি লোহা পিটিয়ে দা বানিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা খেতেন। উনি ছিলেন কর্মকার। দাউদ আলাইহিস সালাম তৎকালীন বিশ্বের সেরা নরপতি, তিনি রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করতেন না, বেতন ভাতা নিতেন না, নিজে লোহা পিটিয়ে দা কুড়াল বানিয়ে বাজারে বিক্রি করে সেখান থেকে লব্ধ আয় দিয়ে নিজের সংসার চালাতেন। এটা আল্লাহ রাসূল এতই পছন্দ করেছেন যে তার হাদিসের মধ্যে দাউদের নামটা নিয়ে এসেছেন, ইন্না দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি রাওয়াহুল বুখারী। এগুলো মনে রাখা ভালো আমাদের জন্য। একবার মেম্বার চেয়ারম্যান হতে পারলে জীবনে আর কিছু করি খাওয়া লাগে না, কি চমৎকার তন্ত্র মন্ত্র আপনাদের। এর পরবর্তী হাদিস মনে রাখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা জোরে সোরে আমার মতন আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নইলে এমনিতেও দোয়া না পড়ে গুনাহগার হচ্ছেন আর ঘুম পড়ে আরো পাপ করতেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ রাজুলুন আতা বি সুম্মা গাদারা রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু রাজুলুন ইসতাজারা আজিরান ফাস্তাফা মিনহু ওয়ালাম ইউত আজরাহু রাওয়াহুল বুখারী। আল্লাহ বলছেন এটা হাদিসে কুদসি, আমি কিয়ামত দিন তিনজন লোকের বিরুদ্ধে নিজে বাদী হব। এক নম্বর ওই ব্যক্তি যে আমার নামে আমানত রাখল, আমার নামে প্রতিজ্ঞা করল অথচ প্রতিজ্ঞা ভঙ্গ করল, আমার নামে কাউকে আশ্রয় দিল অথচ তাকে পুলিশে ধরিয়ে দিল, আমার নামে কোনো কাজ করে সে আমার সঙ্গে গাদ্দারি করল, ওই ব্যক্তিকে আমি ছাড়ব না, কারণ সে আমার নাম কেন ব্যবহার করলো। সে আরব দেশের লোক জাহিল হলেও মূর্খ হলেও তাদেরকে আমরা কাফের মুশরিক বললো, ওই একটা গুণ তাদের ছিল, যদি তারা কাউকে আশ্রয় দিত আল্লাহর নামে নিজের জীবন থাকতে তাকে কখনো শত্রুর হাতে তুলে দিত না। এই গুণগুলো আপনারা মনে রাখবেন, আর আমরা প্রতি পদে পদে গাদ্দারি করি। দুই নম্বর, রাজুন বাআ হুররান ফাআকালা সামানাহু, যে ব্যক্তি একটা স্বাধীন মানুষকে বিক্রয় করলো অথবা তার টাকা ভক্ষণ করলো। আপনার গোদাগাড়ি মহিশাল বাড়িতে বোধহয় সপ্তাহে দু দশজন পঞ্চাশ জন চল্লিশ জন লোক ধরা পড়ে, শিশু নারী পাচার হচ্ছে সমানে বাংলাদেশ থেকে, এরা স্বাধীন মানুষ, এদেরকে টাকার লোভে আপনি বিক্রি দিচ্ছেন ইন্ডিয়াতে, এখন ওদেরকে জবাই করা হবে অথবা বেশ্যা বাড়িতে দেওয়া হবে, আপনি কত টাকা পেলেন সারা জীবনের ওদের সমস্ত গুনার মালিক আপনার ঘাড়ে চাপবে আপনার আমলনামায়, আর যদি ওদেরকে জবাই করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কেউ ইনকাম করে হত্যার জন্য আপনি আল্লাহর কাছে ধরা পড়বেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার কোনো রেহাই আপনার নাই, আপনি হাজারবার হজ করলেও আপনার হজ কবুল হবে না। যে মানুষকে বিক্রি করে আল্লাহ তাকে বরদাস্ত করে না। আল্লাহ বলতে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার নিজের দুই হাত দিয়ে আদর করে, আমার মানুষ স্বাধীন মানুষ দুনিয়া এসেছে তাকে গোলাম বানক অধিকার কারো নাই। আমরা মানুষকে কোথায় নিয়ে চলে গেছি স্বাধীন দেশে? আজকে বড় মানুষের কোনো ইজ্জতের বালাই নাই, ছোট মানুষ তো আলাদা, যখন তখন যাকে যাতা খুশি ব্যবহার করে যাচ্ছি, মানুষকে হত্যা করে দিয়ে আমাদের রাজশাহী মেডিকেল করলোটা কি? কঙ্কালের ব্যবসা হচ্ছে, হত্যা করে মাটিতে লুকিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে গেছে, আবার সেখানে কচুর গাছ লাগিয়ে দিয়ে সেটা বুঝতে না পারে, মাস দুই পরে যখন ওটা কঙ্কাল হয়ে যাবে ওটা বের করে নিয়ে বিক্রি করবে, লক্ষ লক্ষ টাকার মালিক হবে এই টাকার লোভ, যারা মানুষকে বিক্রি করে হত্যা করে এতে আরো বেশি পাপ করে, জীবন্ত বিক্রি করা তো পাপ, এরপরে মেরে ফেলে বিক্রি করে আরো পাপ, এমনকি কবর থেকে লাশ তৈরি হচ্ছে এখন শুনতে পাচ্ছি, পত্রপত্র দেখে হতভম্ব হয়ে যেতে হয়। আগে মানুষ ভয় করত শিয়ালের লাশ খাবে সেজন্য, এখন মানুষ ভয় করে মানুষের যে লাশ তৈরি করবে, জীবিত মানুষ বিক্রি করছে, মরা মানুষ পর্যন্ত রেহাই নাই, দেশ কোথায় চলে গেছে? এরপর আপনি আল্লাহর রহমতের আশা করেন? তো গজব আসতেই হবে দেশে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ নিজেই বাদ দিয়ে হবেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি মানুষ বিক্রি করে তার টাকা খায়। তিন নম্বর হল রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইউতিহি আজরাহু, যে ব্যক্তি একজন শ্রমিককে নিল এবং তার কাছ থেকে পূর্ণ শ্রম আদায় করে নিল, অথচ তার উজরাত বা মজুরি দিল না, আল্লাহ বলছেন ওই শ্রমিকের পক্ষে আমি ওই মনিবের বিরুদ্ধে কিয়ামতের মাঠে দাঁড়াবো আল্লাহর সামনে। পারবেন সেদিন আল্লাহর সঙ্গে লড়াই করে? প্রতিদিন পত্রিকা খুলে দেখেন ছোট ছোট বাচ্চা মেয়ে 12-13-14 বছরের বয়স ঢাকায় যাচ্ছে, গৃহকর্মী হিসাবে কাজ করে পেটের দায় যাচ্ছে, আর সেখানে তাকে মেরে হত্যা করে গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছে, কেউ দেখার নাই। আমাদের সরকার আবার কত উদার, নিজের দেশের রাজধানীতেই নিজের দেশের মেয়েদের জীবনের এবং ইজ্জতের নিরাপত্তা নাই, আবার প্রতি মাসে 10,000 নারী কর্মী পাঠাবে সৌদি আরবে গৃহবধূদেরকে টাকার লোভ দেখিয়ে, সেখানে যদি সেখানে নির্যাতন করা হয় কে ঠেকাবে? যেখানে সরকার নিজের দেশের নিজের স্বাধীন মানুষের নিরাপত্তা দিতে অক্ষম, সেখানে বিদেশে নির্যাতিত মহিলাকে কেমন করে নিরাপত্তা দান করবেন? টাকার লোভ পেয়ে নড়ছে আমাদের দেশকে, এর চেয়ে বুনু কচু পাতা খেয়ে স্বাধীনভাবে ইজ্জত নিয়ে বেঁচে থাকে অনেক ভালো, বিদেশে গিয়ে এরকম ইজ্জত হারিয়ে টাকা কামাই করার চাইছে। আল্লাহ পাক নিজে কিন্তু বাদ দিয়ে হবেন সেদিন, অসংখ্য মজুর আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না, অন্তত পয়সা দেওয়া রোজগার হলে আপনি কিছু কাজ নেবেন, আপনার পয়সা আছে হয়তো হালকা কাজ আপনি ভাবতেন 2 ঘন্টা হলে শেষ হয়ে যাবে, কিন্তু না, ওই মজুরটা হয়তো 2 দিন খায়নি, আপনি তাকে নেবেন, দিনে 200 টাকা দিবেন, কিছুই যায় আসে না, 2 ঘন্টা কাজ করে সে বসে থাক, আপনি তারপর রহম করুন, আল্লাহ আপনার উপর রহম করবেন। আর আপনি যদি মজুরের উপরে শ্রমিকের উপরে জুলুম করেন, আল্লাহ পাক নিজে শ্রমিকের পক্ষে আপনার বিরুদ্ধে বাদী হবেন কিয়ামতের মাঠে, বুখারী শরীফ হাদিসটা মনে রাখবেন। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুনি ফিজ দুআফা ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, রাওয়াহুল হাকিম ওয়া আবু দাউদ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আমার রসুলকে বলতে শুনেছি, তিনি বলেছেন আবগুনি ফি দুআফা, তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যে অনুসন্ধান করো, ফাইন্নামা তুরযাকুনা তুনসারুনা বিদুআফাইকুম, তোমরা রুজি প্রাপ্ত হয়ে থাকো এবং সাহায্য প্রাপ্ত হয়ে থাকো এই দুর্বল শ্রেণীর মাধ্যমে। যদি আজকে এই মাদ্রাসায় মেথর না থাকতো, দৈনিক পেশাব পায়খানা সাফ করার লোক না থাকতো, এখানে গন্ধ চটে আপনি বসতে পারতেন? গাড়িগুলো রাস্তা দিয়ে চলছে, বড় লোকদের গাড়ি, এক একটা গাড়ির দাম 2 লাখ টাকা, 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা করে বিশাল বিশাল দাড়ি, এই গাড়িগুলোর যদি ড্রাইভার এবং কন্ডাক্টরের হেল্পার না থাকতো, তাহলে আপনি ঘরে বসে কি টাকা কামাই করতে পারতেন? এই গরিবরা সারা দিন ঢাকা রাজশাহী করে করে সন্ধ্যাবেলা আপনার কাছে কিছু টাকা দেয়, আপনি টাকা গণনা করেন, আপনার রুজি আসছে কার মাধ্যমে? ওই গরিবদের মাধ্যমে। মাথার ঘাম পায়ে ফেলে মাঠে তারা চাষ করে বলে আপনি ঘরে বসে পোলাও বিরিয়ানি খেতে পাচ্ছেন, 1 লোকমা ভাত খেতে গেলে কত মানুষের শ্রম যায় কখনো চিন্তা করে দেখেছেন? একদল মানুষ মাঠে চাষ করেছেন, আর একদল মানুষ সার বানিয়েছেন, আরেক দল মানুষ সার ছিটিয়ে দিয়েছেন, আরেক দল মানুষও ধানগুলো জমিন থেকে কেটে নিয়ে এসছেন, আরেক দল শ্রমিক ওই মারিয়েছেন চাউল কলে গিয়ে, এরপরে আপনার বাড়ির চাকর ওই বাজার থেকে চাউলগুলো কিনে এনে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে, এই এতগুলো খাতে জমি চাষ থেকে শুরু করে আপনার ঘরে এক কেজি চাউল আসা পর্যন্ত একটু চিন্তা করে দেখুন কত মানুষের শ্রম সেখানে গেছে। এই সমস্ত মানুষের শ্রমের বিনিময়ে আপনি কিন্তু ঘরে বসে এক কেজি চাউল পেলেন। যদি কখন চিন্তা করতেন এই চাউলের এক ভাত খাওয়ার সময় এই ভাতটা আমার প্লেটে আসলো, পিছনে কত মানুষের শ্রম আছে, এই সমস্ত শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা ঘামের মাধ্যমেই কিন্তু আপনি এই রুজিটা পেলেন ঘরে বসে। আপনি খাচ্ছেন কিন্তু এসি রুমে বসে, তারা কিন্তু এসি রুমে বসে কিন্তু ধান চাষ করেনি, তারা বসে গেল রুদ্র দাবদাহের মধ্যে, বসে এবং জ্যৈষ্ঠের এই কঠিন রৌদ্রকে উপেক্ষা করে মাঠে গিয়ে নিজের গায়ে ঘাম ঝরিয়ে কিন্তু আপনার জন্য ধান উৎপাদন করেছে। এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদু আজরাল আজিরে কবলা ইয়াজফা আরাকহু রাওহ ইবনে মাজাহ বি ইসনাদিন সহিহ। হে মানুষ, তোমরা শ্রমিকের মজুরি দিয়ে দেওয়া তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে বলুন সুবহানাল্লাহ, এই আমার রসুল, এই হল ইসলাম। অন্য হাদিসে এসছে, মান আশবা ওয়া জারু জাইন ফালাইসা মিন্না, যে ব্যক্তি পেট ভরে খেলে এবং প্রতিবেশী না খেয়ে থাকলো সে মুসলমান নয়। কোথায় আছি আমরা? শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে পর্যাপ্ত মজুরি দিতে হবে, গার্মেন্টস এর শ্রমিকগুলো ঢাকার রাজপথে পুরুষ পুলিশের বুটের জুতের লাঠি খেয়ে এবং লাঠি পেটা খেয়ে অসহায়ভাবে চিৎকার দেয়, আপনারা পত্রিকা দেখেন না? আপনি মজুরি নাম দিচ্ছেন মাত্র 1600 টাকা, অনেক কষ্টে এই গণতান্ত্রিক সরকার এসে তাদের করেছে 1800 টাকা, 2000 টাকা, 1800 টাকা, কোশ্চেন কেন ঢাকায় কারোর পেট চলে? এরপরও তা বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, অথচ তাদের এই পোশাক নিয়ে বড় লোকেরা বহুগুণ বেশি মূল্যে বিদেশে বিক্রি করে নিজেরা ঢাকাতে বাড়ি গাড়ির মালিক হচ্ছেন। একটা বাড়িতে কুলেন হাজার ঘন্টা বাড়ির মালিক, তো ঢাকাতেই কুলাচ্ছেন লন্ডনে বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি, রাজনৈতিক নেতা, ও তো ওদেরই সাপোর্ট করবে, বড় লোকের সাপোর্ট করবে, গরিবের কেন সাপোর্ট করবে? চারতলা বিল্ডিং এর প্ল্যান পাশ করে নিয়ে নয়াতলা বানানো হলো, 109 জন শ্রমিক ও বিল্ডিং ভেঙে পড়ে মরলো, কিছুই হলো না, কারণ ওই বিল্ডিং এর মালিক যিনি মাশাআল্লাহ তিনি বিগত সরকারের বড় এক মন্ত্রীর জামাই ছিলেন এবং তার ওই মেয়ে নিজে হাইকোর্টের বিচারপতি। এক ডজন মন্ত্রী গিয়ে আহু করে আসলো আর কোন খবর নাই, মামলা টামলা কিচ্ছু হয়নি, 109 জনের জীবন চলে গেল, কারণ ও তো গরিব মানুষ, যদি মন্ত্রী মত তাহলে দেখতেন দুনিয়া উল্টোপাল্টা হয়ে যেত। এতক্ষণ গরিবের রক্ত নিয়ে যারা এইভাবে হোলি খেলে তাদের মুখে কোনো কথা বলার অধিকার নাই। নবীর বক্তব্য শুনছেন, রক্ত ঝরাতে হবে না, ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও, যে মজুরি খেয়ে তার পেট চলে, তার সংসার চলে, সে ভালোভাবে বেঁচে থাকে, মজুরির নামে খেলতামাশা করা চলবে না। এই শ্রমিকদের পক্ষে আল্লাহ নিজে বাদী হবেন, দেখা যাবে বড়লোক তোমার কত ক্ষমতা সেদিন, দেখা যাবে রাজনৈতিক নেতা নেত্রীদের ক্ষমতা কতটুকু সেদিন দেখা যাবে, সেদিন বলতে হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ঠিকানা হইতো, ওয়ালাম আদ্রে মা হিসাবিয়া, আমার হিসাব কি যদি আমি না জানতে পারতাম। সেদিন এমনি করে কাঁদতে হবে এবং বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার কোটি কোটি টাকা আমার তো কোনো কাজে লাগলো না। সেদিন বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আল্লাহ আমার রাজনৈতিক ক্ষমতা আজ হালাক হয়ে গেছে, আমি এখন কি করব। এই যখন আমরা শুরু করব তখন আল্লাহ বলবেন খুজুহু ফাকুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু, ধরো ওই বদমাশ বড় লোকটাকে, ওই গার্মেন্টসের মালিক শয়তানটাকে, 70 গজ লম্বা লোহার জিঞ্জির দিয়ে বেঁধে ফেলো, টাইট করে যেন নড়াচড়া করতে না পারে, তারপর জাহান্নামে আগুনে ফেলে ওকে পড়া, কারণ ইন্নাহু কানা লিউমিনু বিল্লাহিল আযীম, ও আল মহান আল্লাহর উপরে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনকে খাদ্য দেওয়ার ভাবে উৎসাহ বোধ করে নাই, খালি বলছে বেতন কমা, খালি বলে বেতন কমা, বাড়ানো যাবে না। ওই সমস্ত ছোট ছোট মেয়েরা এখন স্কুল কলেজে লেখাপড়া বাদ দিয়ে পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করে, আর তোমরা বড় লোকেরা তোমাদের লেলানো গুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে তাদেরকে পিটাচ্ছ সমানে, আর বলছো আমরা এই দেশে কত শান্তি নিয়ে এসেছি, গরিবের জন্য আমরা যান কুরবান। জি না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও, যদি না দাও আল্লাহ নিজে তার বিরুদ্ধে ফরিয়াদ করবেন, কি আমাদের মাঠে বাদি হবে, সেদিন পারবে না আল্লাহর সঙ্গে তোমরা। وعن شكيل وعن قليب بن شهاب مرسلا على النبي صلى الله عليه وسلم ان الله يحب العامل اذا عمل ان يحسن رواه الطبراني والبيهقي في الشعب اسناد حسن الله رسول বলছেন আমি শ্রমজীবীদেরকে পছন্দ করি, ওই শ্রমিক যে সুন্দরভাবে তার শ্রম দিয়ে দেয়, মালিককে ফাঁকি দেয় না। শুধু শ্রমিকের জন্য আল্লাহ রাসূল বলেন নাই, তাদেরকে এটাও বলে দিয়েছেন তোমরা তোমাদের হক ঠিক মতো আদায় করে দেবে, মালিককে যেন ফাঁকি দিও না। দুদিকেই বলে দেওয়া হচ্ছে। এরপরে ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا حسن العبد سيده واحسن عبادته ربه كان له اجره مرتين رواه البخاري যখন কোন শ্রমিক তার মনিবের হক পুরোপুরি আদায় করে দেবে এবং তাকে নাসাহা নসিহত করবে যে আপনি এই কাজটা এইভাবে করলে আরো সুন্দর হবে, জমির চাষবাস আমরা ভালো বুঝি, আপনি বলছেন এখানে 5 কেজি ইউরিয়া সার দাও, আসলে 5 কেজি দিলে গাছ সব মরে শেষ হয়ে যাবে, আমরা এটা বুঝি, এখানে 5 কেজি নয় আপনি 500 গ্রাম দেন তাতেই ভালো হবে, কারণ সার যত কম হয় ততই ভালো, বেশি দিলে ক্ষতি হয়। আল্লাহ রাসূল বলছেন ইজা নাসাহাল আব্দু সাইয়্যিদাহু, এমনি করে শ্রমিক যখন তার মালিককে উপদেশ দিবে, সদ উপদেশ দিবে, ওয়া আহসানা রাব্বাহু ইবাদাতাহু, এবং আল্লাহর ইবাদত সে সঠিকভাবে করবে। আমরা যারা শ্রমিক, আমরা আমাদের কর্মস্থলে জোহরের সালাত আদায় করি না, আসরের সালাত আদায় করি না, অজুহাত দেই যে মালিক নাখোশ হবে। মূল মালিক যে উপরে আছেন, তিনি যে আপনাকে দেখছেন, তার উপায়টা কি? যদি সে দুটাই করে, আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় যদি ঠিক মতো করে, আল্লাহর রসুল বলছেন কায়না লাহু আজরুহু মাররাতাইন, সে এক গুণ নাকি নয় সে কিয়ামতের দিন দ্বিগুণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। জেলখানায় অসংখ্য কারারক্ষীকে, 7টা জেলখানায় সব জায়গায় এই নসিহত আমরা করেছি, কেউ জোহরের সালাত আদায় করে না, যখন তার ডিউটি বাড়ে সালাতের টাইম হচ্ছে ও দিব্য দাঁড়িয়ে আছে রাইফেল নিয়ে, রাইফেল দিয়ে কাকে মারবেন আপনি, সালাত আদায় করেন। স্যার সুপার সাহেব আমার চাকরি খেয়ে নেবে, ধমক খেয়েছে আমার কাছে জেলখানায় বসে, খাবারের দ্বারা তুমি তোমার সুপারকে রুজির মালিক মনে করো নাকি, খাবারের দ্বার আদায় করবে। আমার এই হলে আমার যে ফাঁসির ছেলে গার্ড দিতে আসতে গেলে সালাদ ছাড়া কোন বেটাকে আমি চান্স দিব না, বলে দিও তোমার সুপারকে, মানতে বাধ্য, যাবে কোথায়, ও যে বলেছে সুপারকে যে গেলে স্যার বলছে ওনার গেলে আমাদের সালাত না পড়লে ঢুকতে দেবে না, তা ঠিক আছে ঠিকই তো বলো, যাও সালাত আদায় করো। আমাকে কিছু বলে কি যে সুপার সাহেব আমাদেরকে না বললে সালাত আদায় করে দেবে না, ঠিক আছে সুপার আসুক বিকেলে, আসলে আমার কি সুপার সাহেব জেলার সাহেব আপনি কি বলেছেন এর জন্য সালাত আদায় না করে, তো না কোনোদিন বলেনি, তাহলে এর যে আপনার দোহাই দিচ্ছে বাস ধরা খেয়ে গেল। তখন থেকে পকেটে করে আনতে হবে তাদেরকে পলিথিন, আমি বলে দিচ্ছি পলিথিন নিয়ে আসবে, এখানে ঢুকতে গেলি আজান হবে পলিথিন বেশি সালাত আদায় করবা, ঠিক তাই করতো প্রত্যেক জেলখানায়, আল্লাহ এরকম বহু আল্লাহর বান্দাকে সুদা করে দিয়ে আসছে, এমনকি ওই জেলার বেটাকেও সালাত আদায় করতে বাধ্য করছে। না আপনি জেলার হন সুপার হন, আপনি আল্লাহর উপরে নন, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন জেলখানা শাসন করার জন্য, তার অর্থ এটা নয় আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে হুকুম দিবেন, সাহেব রাতের দিন দেখি জেলা সাহেব পায়জা পাঞ্জাবি মাথার টুপিতে ঘুরতেছে, আর আমি তো আমার ড্রেসে আসি সকালে হাঁটতে মর্নিং ওয়াক করার সময়। সালাম আলাইকুম, কি খবর? আপনি আজকে হঠাৎ করে পোশাক টোশাক পাল্টে হুজুর হয়ে গেলেন কেন? তোদের স্যার আজকে তো সাহেব রাত, তো কত চমৎকার কাজটা না করলেন, সারা বছরই তো মুসলমানের সাহেব রাত, বুঝছো? সে কিরকম মানে প্রতি রাত্রিতে তৃতীয় প্রহরে আল্লাহ পাক আসমান থেকে নিচে নেমে আসেন, এই বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, তাই নাকি? আল্লাহ পাক প্রতিদিন রাত্রি তৃতীয় প্রহরে সে নামে মানুষকে ডাকে, হে আমার কোন বান্দা আছো যে অসুস্থ বান্দা, আমার কাছে রোগের জন্য আরোগ্য কামনা করো, আমি তোমাকে আরোগ্য দান করব। কে আসো দারিদ্রের কষাঘাত বুভুক্ষ মানবতা, ডাকো তোমার প্রভু আল্লাহকে, আমি তোমার রুজির ব্যবস্থা করে দেব। কে আসো ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রতি রাত্রি তৃতীয় প্রহরে আল্লাহ নামেন, এটা কি আপনি জানেন? তো মুসলমানের সর্বরাত্র প্রতি রাত্রি হয়। তুই স্যার তা তো যাই না, মৌলবী যে বলে বছরে একদিন হয়, তো এই মৌলবী শুদ্ধ জবে করে দেওয়া দরকার। আর আপনি মৌলবীর খপ্পরে পড়ে গেছেন, মানে আপনাকে সোজা করে যাতে আপনি সারা বছর আরামসে ঘুরতে পারেন, একদিন ইবাদত করলে আল্লাহ আপনার আল্লাহকে ঘুষ খোর নাকি আপনাদের মতো, ঘুষ কি সব মাফ করে দিবে? এত সস্তা না? বলে স্যার এই সাহায্য তো আমরা জানি না। আপনি জানেন না মানে আপনার বয়স এখন প্রায় 60 হলো, জানেন না বললে আল্লাহ ছাড়বে না আপনাকে, আপনাকে জানতেই হবে। জানার দায়িত্ব শুধু আলেমদের নয়, প্রত্যেকটা মুসলমানের জানার দায়িত্ব। আপনি কেন শেখাননি? তো স্যার আপনার বই আছে? অবশ্যই বই আছে, কালকে দেবো আপনাকে, দিয়ে দিলাম মহা খুশি। বলে আরাম, ওই ওই ধোকার মধ্যে নাই। এইভাবে যদি আলমরা ভয় না করে সবাই কিছু দাওয়াত দিত, বহু লোক বহু কিছু জানতে পারত। জেলার আসলে ভয় পেশাতে ফেল দেয়, ভয় যেন কি একটা, যেন কি একটা বাঘ ভাল্লুক আসতেছে, এটা কি? ছয়টা হাদিস বললাম, দুটা কোরআন আয়াত বললাম, দয়া করে মনে রাখবেন আমরা সবাই শ্রমিক, সবাই শ্রমিক ব্যবহার করি, নিজেরা শ্রম দেই এবং অন্যকেও শ্রমে লাগাই, আমি আমার শ্রম যেন সঠিকভাবে আদায় করি, নইলে আল্লাহর কাছে ওই দ্বিগুণ সওয়াব আশা করতে পারবো না। আমি আমার দায়িত্ব থেকে যেন সামান্যতম ফাঁকি না দেই, মনিবকে ফাঁকি দিতে পারবো, আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। দুই নম্বর, আমি শ্রম দিচ্ছি, আপনি মনিব, আপনি ওর হক ঠিক মতো আদায় করবেন। আপনি আমার বাচ্চারা খেতে পায় না, আর আপনার বাচ্চার জন্য আমি দিনরাত শ্রম দিচ্ছি, এটা তো হতে পারে না। আমার বাচ্চা হাসবে তখন আপনার জন্য হাসার জন্য আমি কাজ করব। আমার বেতন দেওয়ার সময় 2000 টাকা, আর আপনি বেতন নেন 2 লাখ টাকা, এত কি করবেন? কোথায় রাখবেন এত টাকা দিয়ে? সব দিকে খেয়াল করতে হবে, সমাজ চলবে ভারসাম্য নীতির উপরে। আজকে তো দুদিন পরে আপনারা মেয়ে দিবস পালন করবেন, তাই না? দিবস পালনের মধ্যে কিছুই চাওয়া পাওয়ার নেই, মেয়ে দিবসের মূল ঘটনাটাই আপনাদের মধ্যে যেন কাজ করে এটা মনে রাখতে হবে। আল্লাহ নবীর হাদিসগুলো শুনলাম, 1500 বছর আগের হাদিস, আর এটা ঘটেছে মাত্র 100 বছর আগে, 125 বছর আগে, 1886 সালে পহেলা মে তারিখে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে বুভুক্ষ শ্রমিক জনতার উপরে সরকারের লালিয়ে দেওয়া গুন্ডা এবং পুলিশের হামলায় 11 জন শ্রমিক নিহত হয়েছিল, কয়েকশো আহত হয়েছিল। এই শ্রমিক আন্দোলন করা কেন? তখন তাদেরকে 20-25 ঘন্টা 24 ঘন্টার মধ্যে বলা যায় 20 ঘন্টায় খাটানো হতো, পত্রে লিখছে এগুলা। 18-20 ঘন্টা একটা মানুষকে খাটালে সে তার সংসারের দায়িত্ব কখন পালন করবে? শ্রমিকরা দাবি করেছিল আমাদের 8 ঘন্টা খাটিয়ে নেন, তার বেশি নয়। এই 8 ঘন্টার শ্রম এর দাবিতেই সেদিন তারা ধর্মঘট করেছিল, 3 লক্ষাধিক শ্রমিক সেখানে জমা হয়েছিল, সারা বিশ্ব কেঁপে গিয়েছিল। সকল গণতান্ত্রিক আমেরিকার মাথায় টনক নড়ে নাই, তারা গুলি চালিয়ে হত্যা করেছিল শ্রমিকদেরকে। শুধু তাতেই ক্ষান্ত হয় নাই, শ্রমিকদের নেতা যারা ছিল তাদেরকে বিচারের নামে প্রহসন করে 1 বছরের মাথায় সকলকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছিল। তারা সারা দুনিয়া গণতন্ত্র সামলাই দিচ্ছে, এই ধোকাবাজের দল সারা দুনিয়া মানবাধিকার সাপ্লাই দেয়, নিজেরা মানুষ হত্যা করে চিন্তা করে না। সেইখান থেকে 8 ঘন্টা শ্রম ঘন্টা চালু হয়েছে সারা ওয়ার্ল্ডে, দিবস পালন করা হয় মাত্র, শ্রমিকের অধিকার আজ পর্যন্ত সে দেশেও হাসিল হয়নি, এদেশেও হাসিল হয় নাই। যারা আপনার পত্রপত্রিকা পড়েন তারা জানেন প্রতিদিনই ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় শ্রমিকদের মিছিল মিটিং হতেই আছে, আর তারা পুলিশের পিটান খাতেই আছে। ও দেশেও পিটানি খায়, বাংলাদেশেও পিটানি খায়। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রসুলের হাদিসগুলি যথেষ্ট, কিছুই লাগবে না। যদি শ্রমিকরা হাদিসগুলো জানতো, যদি মনিবরা হাদিসগুলো জানতো, ইনশাআল্লাহ প্রত্যেকেরই মরার ভয় আছে, প্রত্যেকের আখেরাতের জবাবদিহিতার ভয় আছে, তারা হয়তোবা তাদের নীতি পরিবর্তন করতে পারত। কিন্তু আমাদের রেডিও টিভি মে দিবস খুলবেন, যত আজেবাজে নাচ গানের আশা শুনে বিদায় হয়ে যাবেন, আসল কথা কিছুই আপনার জানতে পারবেন না। যেহেতু খতিবের আপনার দায়িত্ব, কোরআন এবং হাদিসগুলো আপনাদের শুনিয়ে দাম, দয়া করে শ্রমিকের অধিকার বজায় রাখুন। আমরা প্রত্যেকেই শ্রমিক, প্রত্যেকেই যে দায়িত্বশীল, আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে কিয়ামতের দিন সঠিক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মনে রেখে দিও, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয়ে পড়, তোমার জ্ঞান সবকিছুই কিয়ামতের মাঠে পৃথক পৃথক জিজ্ঞাসিত হবে। তুমি কি জ্ঞান পাবে ছিলে, তুমি কি জানতে না বাংলাদেশে কত টাকা চাউলের কেজি, কেন তোমার শ্রমিককে এত কম বেতন দিতে? আল্লাহ জিজ্ঞেস করবে না? সাবধান, নিজের জান্নাতের কথা নিজে চিন্তা করুন, নিজের কবরের হিসাব নিজেকে দিতে হবে। কোন সুপারিশ কোন পীর পয়গম্বরের কাজে লাগবে না। হাদিসটা মনে রাখবেন, আল্লাহ রাসূল তার মেয়ে ফাতিমাকে বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার খুজি মি মালি মা শায়তে ওয়ালা আমলুকু লাকি ইয়াউমাল কিয়ামাতি শাইয়্যা। হে আমার কন্যা ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পিতা হিসেবে আমার সমস্ত মাল সম্পদ তুমি যা খুশি তুমি গ্রহণ করো। মনে রেখে দিও, কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মেয়ে হিসেবে তোমার কোনো উপকার করতে পারবো না। শ্রেষ্ঠ নবী, সেরা নবী, দুনিয়ার সেরা মানুষ, তিনি যদি তার মেয়ের উপকার করতে না পারে, আর আমাদের পিসরা কবরে বসে সারা সমস্ত মুরিদানগুলি সব জান্নাতে নিয়ে যাবে, এই ধোকা সে বড় ধোকা দুনিয়া থাকতে পারে? সাবধান হয়ে যান, আল্লাহকে ভয় করুন, শ্রমিকদের মজুরি ঠিক মতো দিন, তাদের ঘাম চোখের আগে পয়সা দিয়ে দিন। এবং শ্রমিকদেরকেও বলবো, মনিবের কাজে ফাঁকি দিও না, আল্লাহর সঙ্গে ফাঁকি পড়ে যাবে। কিয়ামতের দিন শ্রমিকদের পক্ষে আল্লাহ পাক নিজে বাদী হবেন ওই মনিবের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রমের মজুরি এবং শ্রমিকের অধিকার এবং নিজেদের সসার দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।